سورة الناس. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامه. قل أعوذ برب الناس ملك الناس. هي نبي তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, আমি আশ্রয় চাই মানুষের আসল বাদশার কাছে। আমি আশ্রয় চাই মানুষের একমাত্র মাবুদের কাছে, আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যে প্ররোচনা দিয়েই গা ঢাকা দেয়, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিনদের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক, তাদের অনিষ্টের হাত থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। শ্রুতি মণ্ডলী শুনলেন বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিতের তেলাওয়াত ও হাফেজ মুনিরুদ্দিন আহমেদের সহজ সরল বাংলা অনুবাদ। আল্লাহ তাআলা আমাদের সবার সবার জীবনকে কোরআনের রহমত ও বরকত দিয়ে ঢেকে রাখুন। আমিন।